করি মোর কাত পাউনি কাত পাউনি কাত পাউনি তম কা গহিরিয়া নই রে গরি কাত পাউনি কাত পাউনি কাত পাউনি তম কা গহিরিয়া নই রে টিকে আগকু টিকে পছকু যেতে কলে বি পারুনি যাই রে টিকে আগকু টিকে পছকু যেতে কলে বি পারুনি যাই রে ডঙ্গা বুড়িলা ডঙ্গা বুড়িলা ডঙ্গা বুড়িলা ভোরি খাই রে গরি মোর কাত পাউনি কাত পাউনি কাত পাউনি তম গা গহিরিয়া নই রে গরি তম নই কূলরে খালি কাদুও আঠি এ পক টিকে পালি চর জমা নাহি রে তম নই কূলরে খালি কাদুও আঠি এ পক টিকে পালি চর জমা নাহি রে দি পাখরে খালি পাহাড় হেলে জঙ্গল জমা তো নাহি রে দি পাখরে খালি পাহাড় হেলে জঙ্গল জমা তো নাহি রে ডঙ্গা বুড়িলা হ বুড়িলা হ বুড়িলা ভোরি খাই রে গরি মো কাত পাউনি কাত পাউনি কাত পাউনি তম গা গহিরিয়া নই রে গরি তম সরু নই রে সুয়ত টাণ ডঙ্গারে মোর পানি পশি গলা চাহু চাহু রে তম সরু নই রে সুয়ত টাণ ডঙ্গারে মোর পানি পশি গলা চাহু চাহু রে টিকে আগকু টিকে পছকু যেতে কলে বি পারুনি যাই রে টিকে আগকু টিকে পছকু যেতে কলে বি পারুনি যাই রে ডঙ্গা বুড়িলা হা বুড়িলা আরে বুড়িলা ভোরি খাই রে গরি মো কাত পাউনি কাত পাউনি কাত পাউনি তম গা গহিরিয়া নই রে হয় হয় গরি তম নই সুন্দর ঘাট সুন্দর তুঠ সুন্দর শুনি আসিছিলি ডঙ্গা নেই রে তম নই সুন্দর ঘাট সুন্দর তুঠ সুন্দর শুনি আসিছিলি ডঙ্গা নেই রে এবে জানিলি তম নই রে যিয়ে পহরে সিয়ে বুড়ি যায় রে এবে জানিলি তম নই রে যিয়ে পহরে সিয়ে বুড়ি যায় রে কান মরুছি হাত জড়ুছি আউ কেবে মু আসিবি নাই রে গরি মোর কাত পাউনি কাত পাউনি কাত পাউনি তম গা গহিরিয়া নই রে।